بسم الله الرحمن الرحيم دايماي بروم دالو الله نامي حاميم حاميم والكتاب المبين شابوت شو سبشت كتابي إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين آمي تو إيها أبوتين نقريا چياك مبارك رجنتي آمي تو شطرق كاري فيها يفرق كل أمر حكيم এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্বীকৃত হয় আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন আমার আদেশ ক্রমে আমি তো রাসূল প্রেরণ করিয়া থাকি রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলিম তোমার প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনহুমা ইন কুনতুম মুকিনিন যিনি আকাশ মণ্ডলী পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين تني بيتي تو كونو إله ناي تني جيبون دان كورن ايبن تني ميرتو غطان تني تما در پرتي پالوك ايبن تما در پوربو پورش درو پرتي پالوك بل هم في شك يلعبون বস্তুত উহারা সন্দের বশবর্তী হইয়া হাসি ঠাট্টা করিতেছে ফারতাকিব ইয়াউমা তাতি সামাউ বিদুখানিম মুবিন অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিনে স্পষ্ট ধূম্রাচ্ছন্ন হইবে আকাশ ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম এবং উহা আবৃত্ত করিয়া ফেলিবে মানব জাতিকে ইয়া হইবে মর্মন্তু শাস্তি তখন উহারা বলিবে হে আমাদের প্রতিপালক আমাদের হইতে শাস্তি দূর করো অবশ্যই আমরা ঈমান আনিব أَنَّا لَهُمُ الذِّكْرَى وَقَدْ جَاءَهُمْ رَسُولٌ مُّبِينٌ وَهَرَا كِي كُرِيَا اُپُدَشْ گْرُحُنْ كُرِبَي وَهَدَرْ نِكُرْتُ آشِيَا چِي اسْپَشْتُ بَكْخَتَا اَكْ رَسُولٌ ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوا مُعَلَّمٌ مَجْنُونٌ أَتَبَّرْ উহারা তাহাকে অমান্য করিয়া বলে সে শিক্ষাপ্রাপ্ত এক পাগল ইন্না কাশিফুল আযাব কলিলা ইন্নাকুম আইদুন আমি কিছু কালের জন্য শাস্তি রহিত করিব তোমরা তো তোমাদের পূর্বাবস্থায় ফিরিয়া যাইবে ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন যেদিন আমি তোমাদেরকে প্রবল ভাবে পাকড়াও করিব সেদিন নিশ্চয়ই আমি তোমাদেরকে শাস্তি দিবই ওয়ালাকাদ ফাতান্না ক্বাবলাহুম কওম ফিরআউন ওয়া জাআহুম রাসূলুন করিম ইয়াদের পূর্বে আমি তো ফেরাউন সম্প্রদায়কে পরীক্ষা করিয়াছিলাম এবং উহাদের নিকটও আসিয়াছিল এক সম্মানিত রাসূল আন আদু ইলাইয়া ইবাদাল্লাহ ইন্নি লাকুম রাসূলুন আমীন সে বলিল আল্লাহর বান্দাদেরকে আমার নিকট প্রত্যর্পণ করো